قال ومن اشترى نصف دار غير مخصوم فقاسمه البائع أخذ الشفيع النصف الذي صار للمشتري أو يده، لأن القسمة من تمام القبض ما فيها من تكليف الدفاع، ولهذا يتم القبض بالقسمة في هبته، والشفيع لا ينقض القبض وإن كان له نفع فيه، يدع العهدة يعود العهدة على البائع، وكذا لا ينقض ما هو من تمامه بخلاف ما إذا باع أحد الشريكين نصيبه من الدار المشتركة. وقاسم المشتري اچھا اللہ کوئی کروں ہم لوگ تو بننا نہ ہم لوگ تو بات آبر کی محمد منیشار بنٹن کر کیوں کہ قسمت کے اندر تو پھر انتفاع ہے দেখো তোমরা বাটলা লোক দিয়ে যায় অন একসাথে যদি থাকে জমি তো তুমি করবে আমি ধান করুক তোমার ভাই গম করুক কিন্তু তোমার অংশ যেটা বললো তোমার জমি এটা ধান করতে পারো ধম করতে পারো আখ করতে পারো যেগুলো তোমার ইচ্ছা এটা তোমার কামাল আনতে পার কি হয় বিনা কাউকে উস্কান ধরে না কিসমত কান ধর তখন আনতে পার হ্যাঁ ছবি দারে জানবে যেটা এই অংশকার বাইরের জন্য অন্য সাইডে পড়ছে এটাকে সে কি করতে পারবে না নকশ করতে পারবে না ছবি কবজা আর ছবি নিয়ে কবজা কো সেটা তামামে তো সেটা কিসমত তামামে করতে থাকে কিসমতের দ্বারা তামামে করতে হবে সেই থেকে ছবি করতে হবে ভঙ্গ করতে পারো না ওই কানাল নকুন বিল আগর কে ও কবজা করুন নকুন কারণে মস্কা খাই কান কেন যদি তকসিমরা কি করে দেয় ভঙ্গ করে দেয় তাহলে সে জমিটা কার থেকে নিব বাইরে থেকে তাহলে এখন এই জমিনের মধ্যে কোন যদি ক্ষতি আছে তাহলে কাল কাল বোধ বাইর হয়ে যাবে হতো তো হুজুর কারো জিম্মাদারি কো বাই কর যদি এই যা নকশ করে দেয় তাহলে জিম্মাদারি কার কার কারে চাপে তাহলে এতে তার কে ভাই লাভ আছে লাভ থাকা সত্য যে মোস্তারি আর বাইরের মধ্যে যে কি তসিম হয়েছে এই তসিমটাকে খণ্ডন করতে পারবে না কে কিনে বিক্রি করে গেছে এখন এরপরে কাগজপত্র উড়াই দেখে দেখি যে দাঁড়িয়ে কিনছে সে মালিক আরেকজনের মালিক বিউদে বলবে নি তার পয়সা কই থেকে পাইব বাইরের তো বিক্রেতা তো ঢাকার লোক এটা ধরতে পারবো একটা দৃষ্টান্ত দিলাম বখালা মাইজা বা আহাদুর শরীর কেই না শিব মিনার দারে নুসরে কা লাইন তু মাওয়ামি তার বখালা মাইজা বা আহাদুর শরীর কেই না শিব মিনার দারে নুসরে কা ওয়া কাসামাল মুসতারি আই সামনে একটা স্রোত বের দিয়েছে বাঘাও মাইজা বা আর দু শরীর কে নিয়ে বেজা দু শরীর কু মেতে কিছু এক নিয়ে আপনি হিসাব কো দারে মুক্তা রাখে অর্থ দারে মুক্তা এক অংশ বিক্রি করছে দুইজন শরীর থেকে কাসামাল মুস্তারি আল্লাহ দিন আমি আমি এবং বিক্রেতা ওই ব্যক্তির সাথে কি করতে হবে বর্ণন করতে যে ব্যক্তি বিক্রি করে আগে তো ব্যক্তি তার কাছে মন্ত্রণ ছিল, এখন কার সাথে মন্ত্রণ হয়েছে? আগদের কারণে যে তার সাথে আগ্রহ করছে তার সাথে কি যে ভাই এই তাসারুলের কোনো এতবার নাই, এই তাসারুলকে সরিয়ে দেবে ভঙ্গ করে দেবে নষ্ট করে দেবে অর্থ নষ্ট করতে পারে যে কোনো সবজি নষ্ট জ্ঞান ধর্ম আল্লাহ দিয়ে কাজ হলাম তা কোনো কৃষ্ণ ধরেন সমান আল্লাহ দিয়ে হুকুম রাখবে বাল হওয়ার তাসারুল হুন বলতে গেছে তাসারুল ভাই আপনি মৃত্যুকে হুকুম তো দিয়েছে জি জি ভাই এন কুজু সফি কামা এন কুজু ভাই হুক তকসিম করার পরে যে দ্বারের মাধ্যমে সবকে শোভা কি করবে যদি জানবে তার মধ্যে না হয় বিক্রেতাকে মান বা দাঁড়ায় اگر کوئی شخص بیچے دار کو لہ عبد معذون معذون علی دین ولو شبہ، এগুলি বাড়ি বিক্রি করছে, তার একটা গোলাম আছে, এই গোলাম আব্দুল মাহদুন সাজারত এবং সে ব্যবসা করতে গিয়া কি করেছে, এত ঋণগ্রস্ত হয়েছে, তার এই ঋণ থেকে তাকে বাঁচাতে হইলে যে কি করতে হবে, তার বিক্রি করে দিতে হবে। হয়তো একটা গোলাম কে দিতে মৌলা ব্যবসা ব্যবসা করতে গিয়ে সে ঋণ পেয়েছে, এই ঋণ প্রস্তুত করলে তার বিক্রি করার ভিতরে ঋণ প্রস্তুত করা সম্ভব না। অনেক গোলামে মৌলার জমি মৌলা একটা জমি বিক্রি করছে, এই গোলামে এই জমি আমি যাত্রা সভা করতে পারবো, কিরে কিছে সৌগা বা তোর বেরিয়েছে সাত লাখ রুম নেন চলুকিয়া বেরিয়ে এসছে গা দেখ আস্তে আস্তে من باع دار کتنے جب کر مقدار کو بولا وہ عبد معذون علی دین اس کے لیے ایک غلام تھا جس کو عزت کیا کیا ہے تجارت کے لیے اور اس کو دین ہے جو اس کے احاطہ کر لے گا اس کی گوشان کو اس نے شہر رکشا کرتے گیا سرا جن دوستوں سے ایک دین پرشت کر دیا تاکہ بکری کو جائے کی کرتے ہوئے پرشت کرتا ہو ہلو وہ عبد معذون کے لیے حق شپا ہے এখন যদি সবই কে হয় তার জন্য হাতটি আছে দাদা যে কানাল আব্দু হল ভাই এই জমিটা বিক্রি করছিলেন ভাই গোলাম আব্দে মাহদুল্লাহ তেজারত কিন্তু সে তেজারত করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে এই জন্য ঋণগ্রস্ত হয়েছে যে তার ঋণ পরিশোধ করতে গিয়ে তাকে বিক্রি করতে হবে এই গোলামে কী করছিল ভাই একটা ধার বিক্রি করছে জমি তার মাওলা এই জমিনের মধ্যে হককে সবাইকে করতে পারবে অবল বায়ু আর কোন আব্দিকে বেতন হলে আরে মঙ্গলা শোভা মৌলা কে শোভা হ্যাঁ তাইলে মৌলা কি করতে বলবো ভাই মান বা মান বিয়া লহু না এই কাজে বুঝেছে না মান বা মান বিয়া লহুর জন্য হকে মানিস মানিস তারা মানিস তরিয়া লহু বুঝছে না মান বা মান বিয়া লহু কে শোভা করতে পারবো না অথবা মৌলাকে কাজ করে রাখা হবে মন্দিরের সারা কিনে সে যেমন নিজের জন্য কিনতে হাজার জন্য মফিদ ইয়ে মফিদে কেন গোলাম তো কি করছে রে ভাই বেনি গ্রস্ত হয়েছে গা অন যদি যা বেশ কি করে উঠতে পারে হ্যাঁ বেন হাজার জন্য মফিদ জান তো স্যার বাবু বলছে হকে সমাধান করে কি করবো অন্যত্র বিক্রি করে সে কি করবে তার খরচ কাকে সে দেন পরিশোধ করবো জান হয়ে তাসার বাবু ইয়ে তাসার কালের গুলো আমাকে দিয়ে বখার মাই জানাম এগুলো আমি হ্যাঁ এই সুরত যদি দেন হয় না হয় আব্দে মাহদুল নবীতে যার উত্তর যদি দেনে মাহিত না হয় দেনে মাহিত অর্থ কি ইমন এরম দায়ন হয়েছে তারে বিক্রি করা বিষয়ে দায়ন সংশোধন করা সম্ভব না এটার নামে কি করবে দেনে মাহিত দেনে মাহিত যদি না হয় জান না হই বিবাহী کیونکہ اس وقت بیچنا اس کا کار عبد معذور لہو کا اپنے مولا کے لیے اور اپنے مولا شعبہ تلمان بھی آلو کسنا چار دن بکتے ہوئے چار دن سے وکالو دکھ رہے بستے سے من بھی آلو سے اکیلو نا اکیلو ہے بستے رہے بجنی ہوں اکیلو ہویا بستے جگر میں دکھی نائی حق کا شعبہ چلو بھائی مولا تسلیم الابی তার জন্য কি আছে রে ভাই ওসি আছে তাহলে ছোট না বাপ ওসি কা কিছু আল্লাহ সগীর সগীর পথ আফজলের সঙ্গে জন্য আপনার সভা ছিল, কিন্তু আপনার সভা সগীরের গার্জিয়ান কে আছে, বাপ আছে, অথবা কে আছে, ওসি আছে, তারাই জন্য আপনার সভা করে ইমাম মোহাম্মদ কে বলেন দু পর্যন্ত তার সবকে সবার উঠে বাকি থাকবে, ভালো করে আপনাকে শোভা করবে, ভালো করে আপনাকে শোভা দিব। কালো আল্লাহ হাজার খারাপ ফোকানে ফরমাইশ একতলাপ পড়ে ইজা বালাগা হুমা তারা আর তিনি দারি বিন জাওয়ারের দারের সবই ভালো নিয়ে প্রভা একটা জমিন কি কেনা মিশে দার ছবি ছবি কি দার কি ছবি বাড়ির পাশে সবাকে তসলিম করা আর ইমাম জুহর মোহাম্মদুল্লাহ তার অধিকার বাতিল হবে না, যখন সে বালে হবে অক্ষে সভা করতে কিন্তু নির্ভর করেছে না অকালের ব্যাপার সাহাবাইয়ের কাছে কি তসলিমটা কি আরো দুইটা সুরত মাসালামে দিয়েখান আর ইমাম মোহাম্মদ এবং জহরউদ্দিন একতলাপ আছে, কিন্তু দালাই তো বয়ান করে নাই, দলিল বয়ান করে ইমাম মোহাম্মদ এবং জুফর তাকে হক সাবেত সকিল হকের কাজিন সাবেত আছে লা ইয়ামলিকান ইক্তালাহু নি মালিক হে আবর সবি বাতের কা নসকা সবি এবং তিনি ভাই আর কি লোক আজ বই বা কি হতে বলে পাঁচ বছর ওনার দাবি করছে বালে হ্যাঁ হ্যাঁ বালে ভাই আপনি ড্র করতে পারবেন সবি আর বালে সবির আবার বালে হে কেবল সবিরই থাকবো যদি ওসি এবং আপ যদি তসলিম করে তসলিমটা কি তসলিম বাতিল হবে না, তারা সে যখন সে মোকাল্লাব হবে মোকাল্লাব তো বালে হবে তার হকের সভা আছে কে বলেন কেন এটা হক হয়েছে কার এ হকটা বাতিল করতে পারবে না কেন আবার ওসি যে তার দিয়ত আছে সে দিয়ত অত কি কেসাস না বা লাগে ছিল একজন মাকে মেরে বেঁচে একজনে বলে যে ব্যক্তি মারছে তা থেকে ক্যাশান্ত হলো দিকে কার না বলে কেন না তন্ত্র সে দিয়ত দিকে তার কোনো ওয়ারেসে হাতকে চলেছে কার না বলে বলে সে কি নিতে হবে দিয়ত নিতে যেরকম তার দিয় তার ক্যাশান্তকে বাতিল করতে পারে না কেন আব এবং অসি সবই ক্যাশাস এবং দিয়তকে বাতিল করতে পারে না কে আবার অসি তন্ত্র তার হককে সবাইকে দিয়ে তো বাতিল করতে পারবে না কে বলে জানাও বললে আরেক দলে জানাও সুরিয়া নি দফেন করা লোককে হককে সবাইকে সুরিয়তনে মশ্র করা দিয়া দফেন করা দিয়ে সুরিয়তে হককে সবাইকে অনুমোদন দিয়েছে কিছুর জন্য দলকে দফেন ভাকান এক দল এজরার আপনি কাউকে বাতিল কর দেনা এজরার করনা উসকো জল বলছে কি যে বাতিল করা দেওয়ার দ্বারা তার ক্ষতি করা বাতিল করা দেওয়ার অর্থ কি তার ক্ষতি দলিল কার শেষ হইল ওলা মাদরিক সেখানকার অন্য মানুষ তেজার এই যে হককে সময়টা মানব দেখি তেজার যেরকম লাভ হয় এই জমিন তার কি লাভ হবে তাহলে ছবি নাবালকে উপস্থিত থাকে নাবালকের কি বাদ থাকে নাবালকের মালের মধ্যে ইয়া তাজারত করা কি আছে এবার আর জায়েজ আছে ইচ্ছা করলে তার উচি অথবা মালের দ্বারা তাজারত করতে পারে না করতে পারে তার কাল মাল দিয়া সবির মাল দিয়া ওসি এবং আপ কি কিছু তাজারত করা না করা তার ইচ্ছা তত হকে সবাই যে কাল মাল পৌঁছে তাজারত করছে লাভমান না উমান তাজারত কাউকে হকে সবাই তাজারত কি মান আমি হ্যাঁ একটা জিনিস বিক্রি করার জন্য বুঝিনিও একজনে প্রস্তাব দিয়েছে ছবির কাছে একটা জিনিস বিক্রি করার জন্য আব এবং মসজিদকে রদ করতে পারবে আল্লাহ তারা কেন দেখতে লাভ এবং ক্ষতি যিনি যে কেন ছবির জন্য লাভ হইতে পারে ক্ষতি হইতে পারে তাহলে যদি মনে করে ছবি যে অভিভাবক আছে ওসি অথবা যে ইটার দ্বারা তার লাভ হবে যে কিনারা দ্বারা তার লাভ হবে তাহলে সে এইটা প্রস্তাবটা গ্রহণ করবে আর যদি তার ক্ষতি হয় সেটা কী করবে রদ করবে বুঝলে তার কি হয় তার জন্য কি হয় সংকট অর্থ লাভ হয় সংকট মেহরবানি তার জন্য মেহরবানি কুসুম হয় ছাইড়া দেওয়ার জন্য একজন ছবি মাল তাকে বাকিরা যে সমান ছবিকে অধিকারটা কি সবকে দেখে ছবি অধিকার কা সব বেলায় তো কি সব কথা اگر بتا دے اکثر اس کی قیمت سے جو گوگل فائدے ہو اور تو چورا مجھے یہاں سے 10,000 بیچتے 30,000 تو کیسے پتا 30,000 تو یہ گوگل فائدہ نہ بھائی دے گوگل نے پھوہ چھوڑ دی گئی گوگل تو ارے گوگل چھوڑ کر دی گئی خود خود دی اگر بیٹا دے اس دار کو اس کی اچھا قیمت کے عوض میں مال آئے تو کام ہی اس کے عوض میں جو گمن خواہش ہو اور پوری مانے بنیمے جی دیکھ رہے بھائی صرف طرف کرنا صرف کیا شفقت ہے طرف کرنی ہی میں شفقت ہے কেন গুগলে ভাগ যদি হয় তাহলে নিতে পারবে ভাই আরে ছবি ওসি আপ এই যদি জমিনটা গুগলে ভাগ তাতে বিক্রি হয় এমন অবস্থায় তারা নিতে পারবে না বুঝছে না আর নিতে পারলে না পশ্চিমের মালিক হইত নিতে পারলে না সারার মালিক নিবার মালিক তার সারার মালিক مالک যখন তারা মধ্যে বিক্রি করছেন যেটা মনে হয় এই সুরতন্ত্রে তারা কি নিবার মালিক না সর্ব মালিক না যেরকম আর নিবৃত্তি নিবার মালিক না সর্ব মালিক না বেলা কে সব তার বাকি থাকবো সে ভালো হইল কে সব করতে ওয়ান বিয়াত দিয়া কালাম ইন্তিমাতিয়া মহাবতন কাসীরতন আগর বেচা দে কি উসকে কিমত কে কাম কে আওয়াজ মে আর আর কি পরিমাণ কি বেশি মন্ত্রণায় ১৫ তারিখ থেকে স্থান আরম্ভ হবে কাদের ১৫ তারিখ থেকে ইনশাল্লাহ কিতাব দোবাই উদ্ধার আপনার